presents Fuad Live. Movie gets done. আর আমাদের সাথে স্টুডিওতে এখন আছে এয়ারটেল ইয়াংস্টার সিজন 1 থেকে SWAT. SWAT. কি অবস্থা সবার? কি অবস্থা? মাইকে মাইক শর্ট নাকি? না মাইক আছে, ও আবার পছন্দ করে না মাইকটাই। মাইক পছন্দ করে না? পছন্দ করে না। আচ্ছা, আই নো মানে লাস্ট উইক। আচ্ছা, SWAT এর দুইজন মেম্বার খুলনা থেকে আসছে ডিরেক্টলি। ডিরেক্টলি না, বাট খুলনা থেকে আসছে এই এই সেশনের জন্য। আসলে কোন দুইজন? জি, আমরা আসলে কুয়েটে পড়াশোনা করি, তো ওখান থেকে আমাদের ক্লাস রানিং হচ্ছে। আচ্ছা, তো এখন এই উইকেন্ডে আসলাম আর কি শোয়ের জন্য। মানে ছুটি ছিল তো? এত ডেডিকেশন। তো আমরা কি গানটা শুনবো? আমি যে গানটা যে গান খোলা জানাল আর কি, হ্যাঁ হ্যাঁ vocalist ke. Okay, so he's sitting by the mic, that's good. এভাবে কদিন তখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে ঢেকে যায় পর্দার আড়ালে তখন তুমি এসে হেসে বলে দাও আছি আমি তোমার পাশে বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা চলতে ভীষণ ভয় তুমি এসে বলে দাও আছি আমি পাশে করোনা কিছুতেই ভয় তখনো বুঝিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে তখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী পৃথিবী রাঙিয়ে আর story about your band SWAT namta kotha theke aschho yami namta dewar pichone kono special kono reason nai mane amra hotat kore char panch jon bondhu mile band shuru kora to amader manager ashole ei namta diyeche to milu choto bela SWAT cats cartoon ta khub pochondo kore to okhan theke mane casually namta deya তারপরে মানে দেখলাম যে SWAT এর ফুল মিনিং যেটা স্পেশাল ওয়েপনস এন্ড ট্যাকটিক্স, তো আমরা যদি ওয়েপন হিসেবে আমাদের ইনস্ট্রুমেন্ট গিটার পিয়ানো যা আছে গিয়ার্স গুলো ইউজ করি, আর ট্যাকটিক্স হিসেবে আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে মিউজিক ক্রিয়েট করার জন্য তা ইউজ করতে লাগলাম। ভালো, দ্যাটস আ গুড এক্সপ্লেনেশন। হ্যাঁ, you guys studied, that's good. Next year, Jigesh Kumar abandoned on SWAT, you know. That's good, good. I hope you guys are as good students as you're tactful. So next key plan ba dui jon to mone khulnate thako porshona korcho okhane bar to mic ta bena ji next plan amader band niye plan hocche amra album er kaj shuru kore diyechi already to চাঁদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া, সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সুরভি হয় না, তেমনি পাইনি পৃথিবী জুড়ে বন্ধুরাও তো হৃদয় জুড়ে স্পষ্ট তো চোখের দৃষ্টি সীমানা পেছনে রেখেছি ভেবে এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরত রে, যারে যা ঘুরে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে তারে, যারে যারে যা ঘুরে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে তারে, যারে যারে যা। দিগন্তের কি ঠিকানা যেখানে সীমানা, বন্ধুরা মাঠে নি ব্যবধানে নিতে অবসান, আজি অবেলা বলে যা উড়ে যা, উড়ে যা উড়ে যা, যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে, যারে যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে, যারে যারে যারে যা। ছাদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া, সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সুরভি হয় না, তেমনি পাইলি পৃথিবীটা জুড়ে বন্ধু অথবা হৃদয় জুড়ে, স্পষ্ট তো চোখে দৃষ্টি সীমানা পেছনে রেখেছি ফেলে, এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরহত রে, যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে, যারে যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে, যারে যারে যারে যা। যারে যা যারে যা যারে যারে যারে যারে যারে যারে যারে যা যারে যা যারে যারে যারে যারে যারে যারে যারে যা যারে যা যারে যারে যারে যারে যারে যারে যারে যারে যারে যা jare dare jare jare nare jare ja just very nicely done, very nicely done. So Shakib, Airtel presents Fuad Live. আমি নিজের গতিতে থাকবো না পড়ে আমি অতীতে, গাইবো আমি নতুন দিনে রেডিওর সাথে। Welcome back. আপনারা শুনছেন ফোয়াদ লাইভ অনলি অন মাই ফেভারিট স্টেশন রেডিও 40 ব্রট ইউ বাই এয়ারটেল। আজকে আমাদের সাথে আছে SWAT দ্য ব্যান্ড। এদিকে নাফিস আমাদেরকে এসএমএস করেছে, লিখেছে ব্রো, খোলা জানালার অ্যাকুস্টিক ভার্সনটা ভয়ানক জোশ, অনেক জোশ ছিল। আরেকটা গান শুনবো, হ্যাঁ কোন গানটা শুনবো? লাগাতার গান শুনবো এখন আমরা। Yes. What he said. আমরা ইয়ামিনের ভয়েসে আমরা শুনবো হচ্ছে আমাদের একটা আনরিলিজড ট্র্যাক স্বপ্নের রাজকন্যা। স্বপ্ন মাঝে থাকতে তুমি দু চোখে যত রং দিয়ে সব আঁকতাম তোমায় নিরবধি। স্বপ্নটা বড় সুন্দর ছিল স্বপ্ন মাঝে থাকতে তুমি দু চোখে যত রং দিয়ে সব আঁকতাম তোমায় নিরবধি। তোমার চোখেই আটকে ছিল আমার দেখা সবকটি রং তোমার হাসির স্নিগ্ধ মায়ায় হারিয়ে যেতাম আমি তখন। লা লা লা লা লা লা লা লা লা লা লা লা la la la la la la la la la la la la o preyoshi tumi amar shopner rani tai tomay ni ei shob shopno bhumi o preyoshi tumi আমার স্বপ্নের রানী তাই তোমায় নিয়ে স্বপ্ন হাসিতে তোমার ঝরে সেই হাসিটা দেখবো বলে ছুটে যেতাম দূর বহু দূর পাড়ি দিতাম সাত সমুদ্র। হাসিতে তোমার মুক্ত ঝরে সেই হাসিটা দেখবো বলে ছুটে যেতাম দূর বহু দূর পাড়ি দিতাম সাত সমুদ্র। মন খারাপের প্রতিটি ক্ষণ তোমায় যখন বিষণ্ণ লাগে বুক ফাটতো কষ্টে আমার একে বুঝি ভালোবাসা বলে। আমার স্বপ্নের রানী তাই তোমায় নিয়ে সব স্বপ্ন বুনি। ও প্রেয়সী তুমি আমার স্বপ্নের রানী তাই তোমায় নিয়ে সব স্বপ্ন বুনি। তোমাদের গানগুলোর লিরিক ইন টিউন কিভাবে, হাউ ডু ইউ কাম আপ উইথ ইট? লিরিসিস্ট আমাদের কিছু ফ্রেন্ড আছে, ওরা কিছু লিরিক লেখে, আমাদের ইয়ামিন কিছু লেখে, তো মোটামুটি এই ফ্রেন্ড সার্কেল আর আমাদের ব্যান্ডের মধ্যে ব্যান্ড সার্কেল মিলে হয়ে যায়। টিউন টিউন সহ আমাদের, আচ্ছা ভেরি নাইস। Airtel presents Fuad Live. Welcome back. I'm Ashwin Chen, Fuad Live, only on my favorite station, Radio 40, brought to you by Airtel. And we're 14 minutes past the hour, which is why Sarzina Barbar is a takache, jere room chache na kano. Threat. So I'm going to act again, Shunbo. And thank you guys for coming. I know Dujon onek dur theke ashcho. Why don't you introduce the band? Yeah, ami achi vocal and guitar Wakil. Amar pashe achi Yamin o guitar and vocal. Er pashe Deep drums ar ekdom corner ache Shubho bassist. Yes. Tamra, last kanta shuni, and thank you guys for coming. Thanks, Juju. And I hope you the best of luck and waiting for your album. Thank you. Okay. Acha, amra last e ei ganta hocche amader ekta unreleased track. Gantar title hocche Shesh Ichha. Amader ek friend er lyric. Friend er naam hocche Hotash Kobi. পথে কাটাই শুধু ফুল তো আর আসে না আমার আকাশের কালো মেঘ সরিয়ে সাদা আর খেলে না কাটাই শুধু ফুল তো আর আসে না আমার আকাশের কালো মেঘ সরিয়ে সাদা আর খেলে না চোরবালিতে ডুবি প্রতিক্ষণ আমি দুঃখের তুমি এসে কি ধরবে আমার শেষ ইচ্ছা তোমার চোখে আমার স্বপ্ন দেখা আমার শেষ ইচ্ছা তোমার চোখে আমার স্বপ্ন দেখা শের মাঝে জড়িয়ে যাব হারিয়ে দৃষ্টির অগোচরে সাগরের ক্ষুব্ধ ঢেউয়ের তালে হাসি মুখে সাগরের অতলে বাতাসের মাঝে জড়িয়ে যাব হারিয়ে দৃষ্টির অগোচরে সাগরের ক্ষুব্ধ ঢেউয়ের তালে মুখে সাগরের অন্তরে জীবনের খাতা থেকে আমি আজ নেবো শেষ ছুটি তুমি এসে কি ধরবে আবার আমার হাত ছুটি আমার শেষ ইচ্ছা তোমার চোখে আমার স্বপ্ন দেখা সাগরের বালু ঝরে দে তোমার সাথে আমার সূর্য স্নান দেখা presents Fuad Live.